বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের বহু রকমের ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি শিক্ষা দান করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ইসলামের পঞ্চম রুকন বা স্তম্ভ, তা হচ্ছে বাইতুল্লাহর হজ করা। আমরা তাফসির করব সূরা হজের আয়াত নম্বর 27 থেকে, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা ঘোষণা করতে বলেছেন আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ ফরজ করেছেন। হজ দিনের একটি স্তম্ভ, যে হজের কথা এই সূরা হজে উল্লেখিত হয়েছে, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। তার আগের আয়াত হচ্ছে আয়াত নম্বর 26, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে তাকে আল্লাহ পাক বাইতুল্লাহর স্থান চিহ্নিত করে দিয়েছিলেন, যে আল্লাহর ঘর কোথায় আছে আর কোথায় তোমাকে পুনর্নির্মাণ করতে হবে, আর আল্লাহর ঘর নির্মাণ করার উদ্দেশ্য কি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ বাওয়ানা আলি ইব্রাহিম মাকান আল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ অতাহির বাইতি আলী তায়েফিন আওয়াল কায়েমিন আওয়াল রুকাই সুজুদ। স্মরণ করো, যখন আমি নির্ধারিত করে দিয়েছিলাম স্থান ইব্রাহিম আলী সালামের জন্য, আল্লাহর ঘরের স্থান নির্ধারিত করে দিয়েছিলাম যে এই জায়গায় আল্লাহ পাকের ঘরের তুমি নির্মাণ করো। বাউয়া মানে হচ্ছে স্থান দান করা, শাব্দিক অর্থ। এখানে স্থান চিহ্নিত করে দেওয়া এই অর্থে উল্লেখিত হয়েছে। আল্লাহ পাক বলছেন যে মাকান আল বাইত মানে বাইতুল্লাহ, কাবা ঘরের স্থান আমি ইব্রাহিম আলাইহিস সালামকে চিহ্নিত করে দিয়েছিলাম, আর তারপরে তাকে বললাম যে এই জায়গায় তুমি আমার ঘর নির্মাণ করো। এই কাবার ঘর আল্লাহ পাক তার আগে নির্মাণ করিয়েছেন, মালায়িকা দিয়ে করিয়েছেন, আর কোন আম্বিয়া রসুলগণকে দিয়ে করিয়েছেন, আল্লাহ ভালো জানেন। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যায় তা ধ্বংস হয়ে গেছিল, যা তাফসিরকারগণ লিখেছেন। এসব তাফসিরের কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গায়, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর রেখেছেন, সেই জায়গা দেখিয়ে দিলেন এবং বললেন যে এখানে আমার ঘর তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবাইতুল্লাহ তৈরি করলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, যেমন সূরা বাকারাতে আর অন্যান্য সূরাতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়ায়েদা মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার বুনিয়াদ স্থাপিত করলেন আর কাবা নির্মাণ শুরু করলেন, ওয়া ইসমাইল এবং তার সাথে ইসমাইল সহযোগিতা করছিল, আর উভয় দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, এই আমল আমাদের পক্ষ থেকে, এই ঘর আমাদের পক্ষ থেকে, ঘরের নির্মাণ কবুল করো, নিশ্চয় তুমি সব কিছু শোনো এবং জানো। আল্লাহ পাক কেমনভাবে কবুল করেছেন, সারা বিশ্বের মানুষের অন্তর এই আল্লাহ পাকের পবিত্র ঘরের দিকে ধাবিত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে, পরকালের প্রতি ইমান রাখে, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যে এই ঘরের প্রতিবেশী হই, কমপক্ষে এই ঘরকে একবার দেখতে পায়, এই ঘরের জিয়ারত করতে পায়, এই ঘরের তওয়াফ করতে পায়, এই ঘরের হজ করতে পায়, এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেক মুসলিম মমিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর নির্মাণ করলেন তখন তাকে বললাম যে এই ঘর নির্মাণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তুশরিক বি শাইআ, এতে আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এই কাবা ঘর নির্মাণের উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, এই ঘরের আশেপাশেও করবে না আর আল্লাহর কোনো ভূমিতেও করবে না। তবে আল্লাহর অন্য ভূমিকেও যদি কেউ শিরক কুফরি দিয়ে অপবিত্র করে দেয়, যেন আল্লাহর একটি জায়গা কমপক্ষে থাকে যেই জায়গাটি কিয়ামত পর্যন্ত শিরক থেকে পাক পবিত্র থাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের এলাকা নির্ধারণ করেছেন এবং হারামের এলাকায় মুশরিক বহুত্ববাদীর প্রবেশ, অস্বীকারী কাফের প্রবেশ নিষেধ করেছেন। কমপক্ষে এই জায়গা শিরক কুফরি থেকে আর যারা শিরক কুফরি করে তাদের থেকে পবিত্র থাক, কারণ জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর যদি এখানে কেউ প্রবেশ করতে চায় তো প্রত্যেক দেশে প্রবেশের জন্য তার কিছু নিয়ম কানুন আছে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। বাইতুল্লাহ হারামের এলাকায় মক্কাতুল মুকাররমে প্রবেশের জন্য ভিসা লাগবে, সেই ভিসা হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, তা অন্তরে বিশ্বাস করা আর মুখে সাক্ষী দেওয়া আর তার বিপরীত কোনো কাজ না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তুমি আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, এটা সরাসরিভাবে ইব্রাহিমকে হুকুম করলেও এই হুকুম এই নির্দেশ সকলের জন্য যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়াত্তাহির বাইতিয়া, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ঘরকে পবিত্র রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে। সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে শির কুফুরি থেকে পবিত্র রাখা। যে শির কুফুরি নাপাকি দিয়ে অপবিত্র করে দিয়েছিল আরব মুশরিকরা, মক্কার মুশরিকরা এই কাবা ঘরকে, আর এই ঘর পবিত্র রাখবে কার উদ্দেশ্যে? লিতাইফিন, তাওয়াফকারীর উদ্দেশ্যে। তাহলে আল্লাহর ঘরে যাওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরের তাওয়াফ করা, আর এ চক্কর দেওয়া এটা একমাত্র একটি ঘরের সাথে খাস, সেটি হচ্ছে আল্লাহ পাকের বিশেষ ঘর কাবা। এমনিতে ব্যাপক অর্থে বলা যেতে পারে যে আল্লাহর জমিন আল্লাহ, সুতরাং সব ঘরই আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর একটু বিশেষভাবে বলা গেলে প্রত্যেক মসজিদ আল্লাহ পাকের। ফি বুয়ুতিন আযিনা আল্লাহ, সূরা নূরে এই জন্য বলেছেন যে আল্লাহ পাকের ঘর বলা হয়েছে মসজিদগুলিকে। আর সাধারণভাবে বলতে হলে আল্লাহ পাকের জমিনে যে কোনো ঘর বাড়ি রয়েছে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে ঘর তিন রকমের। এখানে আল্লাহ পাক বলছেন আমার ঘরকে অর্থাৎ কাবা ঘরকে তুমি পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য। তাওয়াফ একমাত্র কাবা ঘরের হবে, আর কোনো ঘরের তাওয়াফ চলবে না। মসজিদ নববীর তাওয়াফ করা হারাম, জায়েজ নয়। বাইতুল মুকদ্দাসের তাওয়াফ চলবে না। তাই যদি হয় তাহলে আর অন্য কিছুর তাওয়াফ চলবে? এ হচ্ছে তাওয়াফের ক্ষেত্রে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াল কায়মিন, আর সালাতে কেয়ামকারীদের জন্য, যারা সালাতে দাঁড়ায় তাদের জন্য, আর রুকাই সুজুদ, আর রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য। রুকু সেজদা যারা করবে, অর্থাৎ যারা নামাজ পড়বে, সালাত আদায় করবে আল্লাহর ঘরে এসে, তাদের জন্য এই ঘরকে পাক পবিত্র রাখো, শির কুফরি থেকে, নাপাকি থেকে, ময়লা আবর্জনা থেকে পাক পবিত্র রাখো। তাহলে এই ঘরের বিশেষ এবাদত আল্লাহ পাক দুটি উল্লেখ করেছেন, বাইতুল্লাহর তওয়াফ করা আর সালাত আদায় করা। সালাত আল্লাহর জমিনে যে কোনো জায়গায় আদায় করা যাবে, নামাজ পড়া যাবে, কিন্তু আল্লাহ পাকের ঘরে হারামের এলাকায় একটি মতে, আর এটাই বেশি ঠিক, হারামের যে কোনো জায়গায়, আরেকটি মত হচ্ছে শুধু মসজিদে হারামে। তো মসজিদে হারামে বা হারামের এলাকায় সালাত আদায় করলে কত গুণ পাওয়া যাবে? 100,000 গুণ পাওয়া যাবে। 100,000 রাকাত নামাজের সওয়াব পাবেন, নেকি পাবেন, যদি আপনি বাইতুল্লাহ 1 রাকাত পড়েন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া অন্যান্য ইবাদত রয়েছে, সেগুলির জন্য মক্কাতুল মুকাররমা যাওয়া এমন কোনো সুন্নত বিষয় নয়, সেগুলি যে কোনো জায়গায় হতে পারে। কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা, অন্যান্য ইবাদত বন্দেগী, যেমন রোজা রাখা, মক্কায় গিয়ে রোজা রাখতে এমন নয়, যাকাত দেওয়া, মক্কায় গিয়ে যাকাত দিতে এমন কথা নয়, এইরকম বহু ইবাদত বন্দেগী রয়েছে। কোরবানি করতে হবে, মক্কায় গিয়ে কোরবানি করতে হয় এমন নয়। হজের সাথে সংশ্লিষ্ট কোরবানি, হ্যাঁ, তার জন্য মক্কায় যেতে হবে, হারামের এলাকায় মেনায় অথবা হারামের এলাকার মধ্যেই সেই কোরবানি হতে হবে, যে কোরবানির কথা এই আয়াতগুলিতে ইনশা আল্লাহ তাআলা আসবে আমাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়া আযদিন ফিন্নাস বিল হজ, আর ঘোষণা দিয়ে দাও মানুষের মাঝে, বিল হজ, হজের। আল্লাহ বলছেন ঘোষণা দিয়ে দাও, কাকে সম্বোধন করছেন? এর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের কথা তার আগের আয়াত, আয়াত নম্বর 26 উল্লেখ করেছেন। এই থেকে স্পষ্ট হয় যে এই ঘোষণা দিতে বলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা হচ্ছে তাফসীরকারদের একটি মত। আরেক দল বলছেন যে কোরআন করিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল হয়েছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তোমার উম্মতদেরকে যারা মুমিন মুসলিম আর সামর্থ্যবান আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে তাদেরকে জানিয়ে দাও যে হজ ফরজ তোমাদের উপর, হজের ঘোষণা করে দাও। তবে এই হজ প্রাচীন ইবাদত, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালামকেই ঘোষণা দিতে বলা হয়েছিল, এটাই হচ্ছে ঠিক। যেমন তাফসীরে কিতাবাদিতে রয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ঘর নির্মাণ করলেন আল্লাহর, তখন আল্লাহ পাক বললেন যে তুমি কোনো উঁচু জায়গায় দাঁড়াও আর সারা বিশ্বে ঘোষণা দাও। কাবার পাশে বড় পাহাড়ের উপর তিনি দাঁড়ালেন আর ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে হজের ঘোষণা দিয়ে দাও, ইয়া তুকা রিজালান, তোমার কাছে আসবে হে ইব্রাহিম পায়ে হেঁটে, রিজিল মানে পা, রাজেল বলা হয় পায়ে হাঁটা ব্যক্তিকে এক বচন, রিজালান বহু বচন, ও আলা করলে দামেরিন, আর প্রত্যেক দুর্বল শীর্ণ উটের পিঠে চেপে আসবে। দুর্বল শীর্ণ উট এই জন্য বলা হয়েছে যে উটের পিঠে যারা চেপে আসবে তারা কাছের লোক না, দূরের লোক। আর দূরের লোক যখন উটের পিঠে চেপে আসবে উট সফরে ক্লান্ত হয়ে শীর্ণ হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যেই সওয়ারিগুলি প্রত্যেক বহু দূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে দূর দূরান্ত থেকে, আরব দেশ যারা দেখেছেন চারিদিক কত পাহাড় পর্বত আর মরুভূমি, এই দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসবে হজ করার জন্য, কেউ পায়ে হেঁটে আসবে, কেউ বাহনে চেপে আসবে। আল্লাহ পাক এই হজের ঘোষণা করলেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দ্বীনী বিধান বোঝা সহজ হয়ে যায়, ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ। প্রতি বুধবার রাত ১০টায় আর পুনঃ সম্প্রচার সকাল ৮:৩০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায় আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা প্রতি শুক্রবার রাত ৯:৩০টায় আর পুনঃ সম্প্রচার সকাল ৮:০০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। মুজফর বিন মহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। এনিওয়ে যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়ে দিয়েছেন। মূল নীতি হচ্ছে মাত্র দুটি, সর্বদাই হক পথে অটল থাকবে। এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেয়। কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ সম্পর্কে বলছেন যে হজে বহু উপকারিতা রয়েছে। আয়াত নম্বর 28 সূরা হজের মহান আল্লাহ ইরশাদ করেছেন, লিয়াশহাদু মানাফিয়া লাহুম, যারা হজে আসবে তারা যেন উপস্থিত হয় তাদের বহু উপকারের বহু লাভের কাজগুলিতে। আল্লাহ মানাফি বহু বচন বলেছেন, তাহলে হজ করলে উমরা করলে এতে বহু রকমের উপকার আছে। দিনের ফায়দা, আখেরাতের ফায়দা রয়েছে, আর দুনিয়ার ফায়দা রয়েছে, ইহকাল পরকালে লাভ রয়েছে। হজ করলে দিনের লাভ হচ্ছে যে আপনার গোনা খাতা মাফ হবে। রাজা কাউমিন যে ব্যক্তি হজ করবে, আর হজ এখন অন্যায় কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস, রাজা আমিন জুনুবি গোনা থেকে ফিরে আসবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ যেদিন হয়েছিল সেই দিনের মতো। যেই ব্যক্তি গোনামুক্ত হয়ে গেল সেই ব্যক্তির দুনিয়ার ফায়দা যে আল্লাহর গজব থেকে, আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকবে, আল্লাহর আজাব থেকে বেঁচে থাকবে, দুনিয়ার ফায়দা। আর আখেরাতের ফায়দা, যেই ব্যক্তি গোনামুক্ত হয়ে গেল হজ করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে সম্মানিত করবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন। আখেরাতের ফায়দা, বহু নেকি হাসিল করলো। দুনিয়ার আরেক ফায়দা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ফায়দা। হজের মধ্যে ব্যবসা বাণিজ্যের ফায়দা, ব্যাপক ফায়দা রয়েছে। এ উপকারে যারা হজে যায় তাদেরও অভিজ্ঞতা হয় অনেক, এবং হজের সময় ব্যবসা বাণিজ্য করা হজের কাজের সাথে সাথে জায়েজ রয়েছে। আল্লাহ পাক সূরা বাকারাতের ঘোষণা করেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, তোমাদের কোনো গুনাহ নেই যে হজের সফরে এসে আল্লাহর কোনো অনুগ্রহ সন্ধান করবে, বৈধ পথে, হালাল পথে। এছাড়া যখন হজে আসে অসংখ্য মানুষ সেখানে হজে আসে, তখন সেখানকার যারা অধিবাসী তাদের ভূ লাভ রয়েছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের লাভ রয়েছে। বিভিন্ন দেশ থেকে যেসব মাল সামান সেখানে পৌঁছানো হচ্ছে, রফতানি করানো হচ্ছে, তো তাতে বহু লোকের ফায়দা হচ্ছে। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দুনিয়ার উপকারিতা রেখেছেন হজের মধ্যে। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, আর তারা স্মরণ করবে আল্লাহর নাম নির্দিষ্ট দিনগুলিতে, জানাশোনা দিনগুলিতে। এই জানাশোনা দিন মানে হচ্ছে কোরবানির দিন, ইয়াউমুন নাহার যেটা, আর তারপরে আইয়ামে তাশরিক 11, 12, 13। এই দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর নাম নেবে কুরবানির পশুর উপর, অর্থাৎ কুরবানির পশু জবাই করবে আল্লাহর নাম নিয়ে। আল্লাহ পাক বলছেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, ওই সব পশুর ওপর, মানে ওই সব পশু জবাই করার সময় যা আমি দিয়েছি তাদেরকে, মিন বাহিমাতিল আনাম, গৃহপালিত পশুর মধ্য থেকে, বাহিমাতুল আনাম গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু যেগুলি মানুষের পোষ মানে এগুলিকে বলা হয়েছে। আর এগুলি হচ্ছে উট, গরু, আর ছাগল, মেষ, দুম্বা, এসব। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির কুরবানিকে সুন্নত সম্মত করেছেন। ফাকুলু মিনহা, এগুলি তোমরা জবাই করে তা থেকে তোমরা খাও। ওয়াতিমুল বায়েস আল ফাকির, এবং অসহায় দরিদ্রকে খাওয়াও। আল্লাহ পাক তাহলে খেতে বলেছেন কুরবানির গোশত, আর খাওয়াতে বলেছেন। এখানে শুনে রাখা ভালো, কারণ অনেকেই জানেন না যে কুরবানি দুই প্রকার। এক কুরবানির নাম আরবি ভাষায় হাদি, আর এক কুরবানির নাম হচ্ছে আরবি ভাষায় উদহিয়া। দুই কুরবানিতে পার্থক্য আছে। এই পার্থক্য না বোঝার জন্য অনেকে এই প্রশ্ন করে যে হজের কুরবানিটা আমার বাড়িতে করে দিলে হবে না, ছেলে মেয়ে খেলো, এখানে কুরবানি করে রেখে দিলাম, খেতে পেলাম না। যারা কাছের লোক তারা অনেকে জিজ্ঞাসা করে যে হজের কুরবানিটা জেদ্দায় 50 কিলোমিটার দূর মক্কা থেকে, জেদ্দায় করলে হবে না, তায়েফ করলে হবে না, মদিনায় করলে হবে না, আমার আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে, সেখানে করলে হবে না, এইরকম প্রশ্ন করে। তো এই প্রশ্নের উত্তর, কোরবানি দুই প্রকার যদি জানে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর প্রশ্ন থাকবে না। হাদি এমন কোরবানিকে বলা হয় যা আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, সেটা হজের মৌসুমে হোক অথবা অন্য কোনো সময় হোক। মা ইহুদা ইলাল হারাম, এই হচ্ছে হাদি, এমন কোরবানি যা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে নিয়ে যাওয়া হয়, আর সেখানে নিয়ে গিয়ে জবাই করা হয়, মেনায় জবাই করা হয় অথবা হুদুদে হারাম, হারামের এলাকার যে কোনো জায়গায় জবাই করা হয়। হজের মৌসুমের বাইরে হইলেও হাদি কোরবানি করা যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন হুদাইবিয়ার সন্ধির বছরে কোরবানি পশু নিয়েছিলেন অথচ উমরা এসেছিলেন, তাহলে সেটাও হাদি। আর হজের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি কোরবানির পশু জবাই করেছিলেন, এগুলি হচ্ছে হাদি। যেগুলি তাহলে হজের সাথে সংশ্লিষ্ট কোরবানি হাজিরা হজ করে তামাত্তু অথবা কেরান আর তাতে কোরবানি ওয়াজিব হয়, অথবা এফরাদ করে যাতে কোরবানি ওয়াজিব নেই কিন্তু করতে পারে, আল্লাহর ঘরের আশেপাশে হারামের এলাকা বা মেনাই কোরবানি করলো হজে গিয়ে, হজের সাথে সম্পর্কিত কোরবানি বা হারামের সাথে সম্পর্কিত কোরবানি, এই কোরবানিকে হাদি বলা হয়। হজ করলেন আপনি, সুতরাং এই হজের কোরবানি আপনার মক্কা ছাড়া হারামের এলাকা ছাড়া বাইরে চলবে না। তানঈম 3 কিলোমিটার বাইতুল্লাহ থেকে গেলেই সেখানে হারামের এলাকা শেষ হয়ে যায় একদিকে। তাহলে হারামের বাইরে হালাল এরিয়াতে মক্কা শহর চলছে, এখন মক্কা শহর আছে, সেখানে জবাই করলে হাদি কবুল হবে না। হাদি কোরবানি করার আসল জায়গা হচ্ছে মেনা, আর না হলে হারামের যে কোনো এলাকায়। পক্ষান্তরে উদহিয়া, দ্বিতীয় রকম কোরবানি উদহিয়া। উদহিয়া মানে হচ্ছে এমন কোরবানি যেই কোরবানি সারা পৃথিবীর যে কোনো জায়গায় করা হয় বিশেষ সময়ে, যে কোনো সময় চলবে না। হাদি যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু স্থানের দিক দিয়ে খাস যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যেতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, হজের মৌসুমে হোক অথবা অন্য কোনো মৌসুমে হোক। আর এর সম্পর্ক হচ্ছে হজের সাথে অথবা আল্লাহর ঘরের সাথে। পক্ষান্তরে উদহিয়া কোরবানি যে কোনো স্থানে কোরবানি হতে পারে, উদহিয়া মক্কাতে হতে পারে বাইরে হতে পারে, এর জন্য সময় খাস বিশেষ সময়ে, যে কোনো সময় চলবে না। যেমন হাদি চলে, এর সময় হচ্ছে মাত্র 4 দিন, কোরবানির দিন ইয়াউমুন নাহার 10 জিলহজ, আর আইয়ামে তাশরিকের 3 দিন 11, 12, 13, এ হচ্ছে কোরবানি উদহিয়া। এই জন্য এই ঈদকে ঈদুল আজহা বলে, ঈদুল আজহা বলে। আজকাল বাংলা ক্যালেন্ডারগুলিতে ঈদুল দোহা লিখা থাকে, এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে তার আল্লাহর নাম স্মরণ করবে এই নির্দিষ্ট দিনগুলিতে, আলামা রাজাকাহু মিন বাহিমাতিল আনাম, ওই সব পশুর ওপর যা তাদেরকে আমি দিয়েছি, বাহিমাতিল আনাম গৃহপালিত পশুর মধ্য থেকে, ফাকুলু মিনহা তা তোমরা খাও, এবং তা থেকে অসহায় দরিদ্রকে খাওয়াও, নিজে খেতে হবে এবং দরিদ্রদের খাওয়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে 2 রকমের লোকের কথা বললেন। আগে আরেকটি আয়াত আসছে, তাতে আরেক ধরনের লোকের কথা বলা হয়েছে, যারা চাই না তাদেরকেও খাও, তার মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, অথবা অনেকে চোখ হলো যায় চাই না কিন্তু কোরবানি করতে পারেনি, এই শ্রেণীর লোককে খাও, হয়তো দরিদ্র নয় কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াও। তাহলে 3 শ্রেণীর মানুষকে এই কোরবানির গোশত খাওয়ানো সুন্নত, 3টে ভাগ করতে হবে এমন শরীয়তে কোনো স্পষ্ট দলিল নেই, আর 3 ভাগ সমান সমান করতে হবে এরও কোনো দলিল প্রমাণ নেই। তবে 3 শ্রেণীর মানুষ কম বেশি করে খেতে পারে, যখন যেমন প্রয়োজন থাকবে, যখন গরিব দরিদ্রদের প্রয়োজন বেশি হবে, অভাবী বেশি, তখন বেশি দান করতে হবে, সবটাই আপনি দান করে দিতে পারেন। কেউ কেউ বলেছেন আল্লাহ খেতে বলেছে, সুতরাং কোরবান নিজের কোরবানি গোশত থেকে খাওয়া ওয়াজিব না, খাওয়া ওয়াজিব নাই, তবে মুস্তাহাব অবশ্য যে নিজের কোরবানি থেকে কিছু আপনি খাবেন। আর যদি দেখা যায় যে আমার অতিথি আত্মীয় স্বজনের সংখ্যা বেশি, তাহলে সেইখানে বেশি আপনি খরচ করতে পারেন আর তাদেরকে বেশি খাওয়াইতে পারেন। আমার নিজেরই প্রয়োজন বেশি, সুতরাং নিজে বেশিটা রেখে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলমিন এই ক্ষেত্রে দিনের ক্ষেত্রে প্রশস্ততা রেখেছেন, সংকীর্ণতা নেই। মহান আল্লাহ তারপর এরশাদ করছেন, মালিয়াকুজু তাফাসাহুম, অতপর তারা যেন তাদের ময়লা আবর্জনা বা দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে নেয়। হাজিরা যখন হজ করে, এহরামের অবস্থায় থাকে, তখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এক তো ভিড় ভাড়ে ধুলো মাটি ময়লা আবর্জনা শরীরে আসে, তারপরে আপনার ওইভাবে আপনি সুগন্ধি যুক্ত আপনি সাবান ব্যবহার করতে পারবেন না। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে এটাও বুঝাতে চেয়েছেন যে হজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে নেবে, অন্তর্ভুক্ত হচ্ছে মাথা মুন্ডন করে নেবে বা চুল পুরো মাথা থেকে ছোট করে নেবে, এই বিষয়গুলিকে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন। এর দ্বারা হজ সমাপ্ত হবে। ওয়াল ইউফু নুজুরহুম, আর কেউ যদি এমন কোনো মান্নত করে থাকে, হজে গিয়েছে আর মান্নত করেছে যে আল্লাহর ঘরের কাছে গিয়ে মক্কায় গিয়ে আমি এই কাজগুলি করব, রোজা রাখবো, মক্কায় গিয়ে এত টাকা দান করব ইত্যাদি, কোরআন কেনে দেবো, যে এইরকমই মান্নত করুক না কেন, সে মান্নত যেন তারা পূরণ করে, কারণ মান্নত পুরা করা ফরজ, মান্নত করে লাভ নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য মান্নত করবেন না, কিন্তু যদি করে নেন তাহলে ফরজ, কারণ মান্নতে এক রকমের কন্ডিশন শর্ত পেশ করা হয়, আল্লাহ তুমি যদি আমাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দাও, হজ করার তৌফিক দাও, তাহলে তিনটা রোজার হোম অক্কাই, তাহলে আল্লাহর সাথে যেন শর্ত রাখছেন, যদি পৌঁছাও আল্লাহ তাহলে আমি তিনটা রোজা রাখবো। তারপরে বালা মুসিবত, সাধারণত বালা মুসিবত বিপদ আপদ আসলে মানত করে, যে আমার ছেলেটা যদি ভালো হয়ে যায়, আমার ছেলেটা যদি ভালো রেজাল্টে পাশ করে তাহলে আমি এই কাজ করব। এতে তকদির বদলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরং সাদকা দান খায়রাত করলে পরিবর্তন আসে। এই জন্য বালা মুসিবত আসলে, বিপদ আপদ আসলে, মনের কোনো কামনা বাসনা আছে, দান করে দেন, অলরেডি আগেই দিয়ে দেন আল্লাহ পাককে, আল্লাহ তোমার সাথে কোনো শর্ত নাই, তোমার ইবাদত পেশ করে দিলাম, তুমি দান করো, তুমি ভালো করো। আমার আল্লাহ পাক বলছেন যে ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, এবং তারা যেন প্রাচীনতম ঘরের তওয়াফ করে। এই আয়াত দ্বারা একটি তওয়াফকে আল্লাহ পাক ফরজ করেছেন যা হজের রুকুন, সেটি হচ্ছে তওয়াফ ইফাদা, হাদিসের ভাষায়, ফিকার ভাষায় সেটি হচ্ছে তওয়াফ জিয়ারা। 10 তারিখে যে তওয়াফ হাজিদেরকে করতে হয় জিল হজ মাসের, সেটা হচ্ছে ফরজ রুকুন তওয়াফ। এখানে আমাদের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের কথা কাজ কবুল করেন এবং আমাদের প্রত্যেককে, প্রত্যেক মুসলিমকে ঈমানের অবস্থায় আল্লাহ পাক বাইতুল্লাহর হজ যেন নসিব করেন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 011-32-301, IBAN GB52-LOYD 3096-3401-02-41-92, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান। মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায়। ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত 10টায় আপন সম্প্রচার সকাল 8:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।